ya Nabi salamu alayka, ya Rasul salamu alayka, ya Habibi salamu alayka, salawatullahi alayka. খোদা সৃষ্টি করে তোমায় রাখিলেন আরশে মুআল্লাই, আউয়ালে সৃষ্টি করেও পাঠালেন আখেরি বেলায়। ইয়া নবী সালামু আলাইকা, ya Rasul salamu alayka, ya Habibi salamu alayka, salawatullahi alayka. Barai Rabiul Awale duniyai kadam rakhile, নূরেরই দলনাতে দুলে আমিনা মায়েরি কোলে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। তুমি মোর ইমানেরি মূল, মোরু বাগিচাই ফোটা ফুল, তুমি এসে এ দুনিয়াই ভেঙেছো সবার মনের ভুল। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। খুশবু গোলাপ আতর সবাই করে সমাদর, হে নবী পেশিনা তোমার যেন ওই মিশকে আম্বর। ইয়া নবী সালামু আলাইকা, ya Rasul salamu alayka, ya Habibi salamu alayka, salawatullahi alayka. Tumar naam mile ehridai, bhore jai roina kono bhoy, দেখো তাই সারা জগৎময় তোমারি দিওয়ানা সবাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। সালামো জানাই বারে বার ও দয়াল চরণে তোমার, তুমি যে উম্মতের কান্দার করিও আমাদের পার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াত الله عليك তুমি ঈমানে একিনে আমারি ধ্যানে জ্ঞানে রয়েছো শয়নে স্বপনে চাই তোমায় বিচার দিনে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এমডি মেহবুব বলে নসিবে যেন যাই মিলে কলেমা থাকে যেন দিলে আখেরি বিদায় কালে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা